আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা আরো কিছু অনুচিত কথা নিয়ে আলোচনা করব যা বলা অনুচিত। মানুষের মুখে, মুসলিমের মুখে সেগুলো শোভা পায় না, সেগুলো শরীয়ত বিরোধী, কোনটা বা কুফরি, কোনটা বা মহাপাপ। আমরা পিছনে আলোচনা করেছি যে পরিবেশে আছে বহু প্রচলিত নানা তার নাতনিকে কিহে গিন্নি বলে, তার মানে তাকে স্ত্রীর সমতুল্য মনে করে, তেমনি দাদা তার পুতিনকে, নানি তার নাতিকে এবং দাদি তার পোতাকে ভাই বলে। অথচ তারা হচ্ছে কি, তারা হচ্ছে ছেলে, ছেলের ছেলে ছেলে, মেয়ের মেয়ে মেয়ে, কিন্তু তারা মেয়ের মেয়েকে বোন বলে আর ছেলের ছেলেকে ভাই বলে। এই এই সিস্টেম আপনার ইসলামে নেই। ইসলামে আছে যে ছেলের ছেলে ছেলে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে কি বলেছেন? বেটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটা বলেছেন নিজের ছেলের মেয়ের ছেলেকে। অতএব আমাদের উচিত নয় এই নিয়ে ঠাট্টা করা, কিহে গিন্নি ইত্যাদি। শরীয়তে এমন এ হচ্ছে আসলে আমাদের পরিবেশ থেকে, পার্শ্ববর্তী পরিবেশ থেকে আসা ব্যবহার যা মোটেই বৈধ নয়। সুতরাং আমাদের জন্য উচিত হল যে আমরা শরীয়তে যেমন আছে ছেলের ছেলেকে ছেলে বলবো এবং মেয়ের মেয়েকে মেয়ে বলবো, ছেলের মেয়েকেও মেয়ে বলবো, বোন বলবো না এবং তাদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করবো না। অনেকে আবার বিয়ে করবো বলে, আর বিয়ে পরিবেশে দেখাও যায়, অথচ এমন বিবাহ হারাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 14 প্রকার মহিলাকে হারাম ঘোষণা করেছেন, তার মধ্যে মেয়ের মেয়ে ছেলের মেয়ে বিবাহ করা হারাম করেছেন। সুতরাং আমরা যদি তাদেরকে নিয়ে স্ত্রী তুল্য ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করি তাহলে পরে জানবেন সেটা শরীয়ত বিরোধী কাজ। অতএব পরিবেশ থেকে মুছে দেন, আপনার ছেলের মেয়ে বা মেয়ের মেয়ে বোন নয় বরং মেয়ে। তেমনি আরো উপহাসের পাত্র পাত্রী আছে, যেমন ভাবির সাথে দেওর, বুনয়ের সাথে শালি, কিংবা সালাজের সাথে আপনার নন্দা, ইত্যাদি বহু রকমের উপহাসের পাত্র পাত্রী আছে। এই উপহাসের পাত্র পাত্রীর মাধ্যমে উপহাস করা, ঠাট্টা করাও ইসলামী শরীয়ত বিরোধী। বরং এই রকম শ্রেণীর কোন উপহাসের যোগ্য নাই যে যার সঙ্গে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা হবে। যেমন বিয়াই বিয়ানও চলে, তাদের অনেক জায়গায় আছে, তাদেরকে আবার নানা নানি বলে, বিয়াই বিয়ানকে নানা নানি বলে ইত্যাদি, কিংবা আরো অনেক রকম বলে, যার ফলে তারা আপোষে উপহাস করে যা শরীয়তে বৈধ নয়। জীবের কাস্তে তারা কেটে গাদা করে বস্তা বস্তা পাপের ঘাস, কিন্তু কে শুনে কার কথা, সবাই চার মনের পরম তৃপ্তি ও আনন্দ যা শরীয়তে বৈধ নয়। এমন একটি কথা যা অনুচিত, যা বলা উচিত না, তা হল আল্লাহ জানছে আমি করি নাই এমন কাজ, যে কাজ আপনি করেছেন কিন্তু সেই কাজটাকে অস্বীকার করার জন্য ডাইরেক্ট আপনি মিথ্যা না বলে আল্লাহকে আবার সাক্ষী রাখছেন, মিথ্যা সাক্ষী আপনি করেছেন, অথচ আপনি বলছেন আল্লাহ জানছে আমি করি নাই। এইরকম বলা শরীয়তে বুঝতেই পাচ্ছেন যে আল্লাহকে ভাবে সাক্ষী মানা মহাপাপ। আর একটি কথা, আল্লাহ আদমে ছিলেন বলেই ফেরেশতাকে হুকুম করলেন আদমকে সিজদা করতে। আপনারা জানেন গায়রুল্লাহকে সিজদা করা কি হারাম, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হারাম, কিন্তু আদমকে সিজদা করেছিলেন ফেরেশতারা, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল তাজিমি সিজদা করতে, তাই তারা সিজদা করেছিলেন। এবং অন্যান্য যুগে আর নবীদের যুগেও তাজিমি সিজদা জায়েজ ছিল, ইসুফ আলাহিসালামের যুগে তাজিমি সিজদা জায়েজ ছিল, এই জন্য নবী হয়েও গায়রুল্লাহকে সিজদা করেছেন ইয়াকুব আলাইহিসসালাম। সুতরাং বুঝতেই পারছেন যে তাজিমি সিজদা পূর্ব যুগে জায়েজ থাকলেও আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সিজদা হারাম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি কাউকে গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা জায়েজ মনে করতাম তাহলে কাকে বলতাম? স্ত্রীকে বলতাম যেন সে তার স্বামীকে সিজদা করে, কারণ হচ্ছে সে সিজদা যোগ্য। স্বামীর এত সম্মান এত মান স্ত্রীর কাছে যে স্ত্রী তাকে সিজদা করত যদি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা জায়েজ হতো। এরা বলছে কি যে আদমকে যে সিজদা করা হয়েছে আসলে আদমের ভিতরে আল্লাহ প্রবেশ করেছিলেন, এটা কি সম্ভব? হ্যাঁ, একটা কলসির ভিতরে সমুদ্রে পানি আসা কি সম্ভব? কি আজীব কথা এদের। আর শুধু তাই না, এরা মনে করে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর সুফি আছে, তারা মনে করে যত কল্লা তত আল্লাহ, যত মানুষ ততই আল্লাহ। শুধু মানুষই না, বরং মানুষ সারা জীব জন্তু সবাই আল্লাহ, সারা বিশ্বে যা কিছু আছে সবই আল্লাহ। এরা এদেরকে বলা হয় সর্বেশ্বরবাদী, মানে সবকিছু ঈশ্বর, এদের কাছে সবকিছু ঈশ্বর। হে মানুষ, তুমি মানুষকে কেন প্রণাম করছো? বলছে মানুষকে আমরা ভগবান জ্ঞান করে প্রণাম করি। আরে ভগবান জ্ঞান করলে কি তাকে সে প্রণামের যোগ্য হয় না, সিজদার যোগ্য হয়? কাউকে জ্ঞান করলেই কি সবকিছু হয়ে যায়? কাউকে মা জ্ঞান করলে কি সে মা হয়ে যায়? কাউকে বাপ জ্ঞান করলে কি বাপ হয়ে যায়? নাকি কাউকে রাস্তা যাচ্ছে এক মহিলা তাকে বলে এটা আমার বউ বই হয়ে যায়? না, অসম্ভব। মনে করলে হয় না, বরং তার হাকিকত বা তার প্রকৃতত্ব থাকতে হবে, তার বাস্তবিকতা থাকতে হবে। এইভাবে যদি প্রমাণ হয় যে হ্যাঁ সে আসলে তাই, তাহলে ঠিক আছে। কিন্তু কাউকে ভগবান জ্ঞান করে আপনি ভগবান মেনে নেবেন, এটা তো ভুল ধারণা, এমন ধারণা মোটেই উচিত না। সুতরাং এ কথা সর্বেশ্বরবাদী ও সুফিবাদীদের এমন কথা বলা কুফরি। যেমন এক শ্রেণীর মানুষরা বলে যারা গুরুবাদী, যারা গুরু ধরে, তারা বলে যিনি আহ মন পাগল রে, গুরু ভজনা গুরু বিনে মুক্তি পাবি না। যিনি গুরু কি বলে, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। বাস এ দেখেন সর্বেশ্বরবাদীর মত, সর্বেশ্বরবাদী না হলেও এ গুরুকে খোদা মনে করে। বরং আমাদের কিছু মুসলমান আছে যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কি মনে করে, তারা আল্লাহ মনে করে। ও জো আরশ পর মুস্তাওয়ি থা খোদা হোকার উতর পারা হে মদিনা মে নবী বানকার, আরশের উপরে যিনি আল্লাহ হয়েছিলেন তিনিই মদিনাতে নবী হয়ে এলেন। এ কথা কবি নজরুলও বলেছেন কবিতায়, আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়। হায় হায় হায়, তাও আবার পথ ভুলি। আরশ হতে নবী মদিনায় এলেন বা আল্লাহ মদিনায় এলেন, তাও আবার পথ ভুলে, কত বড় মানে মানে এর কথা দেখেন কিরকম, কি বলবো, কত বড় কুফরি কথা। আল্লাহ তালা কি ভুল হয় নাকি? ওই যে এক শ্রেণীর মানুষ বলে যে আল্লাহ তালা জিবরিলকে ওহি নিয়ে পাঠালেন আলীর কাছে, জিবরিল ভুল করে, জিবরিল ভুল করে কোথায় গেলেন, মোহাম্মদের কাছে ওহি নিয়ে চলে গেছেন, এই জন্য মোহাম্মদ নবী হয়েছেন। তাছাড়া আসল নবীর যোগ্য কে ছিল বলে ওরা বলে, আসল নবী হওয়ার যোগ্য ছিলেন আলী, জিবরিল ভুল করেছেন, এটা কি সম্ভব? এই শ্রেণীর কথাবার্তা, এরা কুফরি কথাবার্তা বলে যেটা মোটেই বৈধ নয় এবং মোটেই বৈধ নয়। এরা সৃষ্টিকে স্রষ্টা তুলনা করে, সৃষ্টিকে স্রষ্টা মনে করে, যা ইসলামে কুফরি। আরেক শ্রেণীর কথা যায়, যে কথাতে লোকে বলে থাকে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। তার মানে দুনিয়াটাই, এই দুনিয়াই হচ্ছে আমাদের জীবন মরণের জায়গা, এখানেই খাই পান করে, এখানেই মারা যায়, আবার পুনর্জন্ম। অনেকে পুনর্জন্ম বিশ্বাস করে, পুনর্জন্ম বিশ্বাস করে। দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটাকে লুটে নাও, ফুর্তি করে নাও, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রবনা সই। হেরা বলছে মদ খেয়ে নাও, ফুর্তি করে নাও, মরে যাব। তার মানে মরার পরে তো আর ফুর্তি হবে না, বিশ্বাসই নেই পরকালে, পরকালে বিশ্বাস নাই। ফলে এরা এই কথা বলে, যারা পরকালে অবিশ্বাস রেখে ভোগবাদীদের এমন এই ধরনের গান লোকেরা গিয়ে থাকে এবং বিশ্বাস করে থাকে। আর আমরা তো আমাদের ছেলে মেয়েরা এবং আমাদের পরিবেশে সাধারণত গান শোনা যায়, আর সেই গান থেকে আকিদা গ্রহণ করা হয়, সেই গান থেকে মানুষ বিভিন্ন রকম আকিদা গ্রহণ করে। এবার মোলে সুত হব, তাঁতির ঘরে জন্ম নেব, এই গান আমাদের শোনা যায়। ছেলেরা ভাবে কি, তাহলে মরলে পরে ইচ্ছা মতো সুতো হওয়া যায়, ইচ্ছা মতো মাটি হওয়া যায়, ইচ্ছা মতো সোনাদানা হওয়া যায়, তাই না? এই জন্যই প্রেমিক প্রেমিকারা আত্মহত্যা করে। তারা বলে এ জন্মে মিলন হল না প্রিয়, দেখা হবে পরজন্মে। তার মানে ভাবছে যে এই জীবনে যদি মা বাপ রাজি না থাকে, অভিভাবক বিবাহে রাজি না থাকে, তাহলে আমরা কি করব, আত্মহত্যা করে ইহজীবন ত্যাগ করে চলে গেলে পরজীবনে আমরা মিলিত হতে পারব। এই জন্য বলে দাড়ি কামাস না, দাড়িতে খুঁট থাকলে পরে লাইলি মজনুর বিয়েতে বরযাত্রী যেতে পারবি না। আল্লাহ আকবার, গ্যারান্টি দিয়ে রেখেছে যে দাড়িতে খুঁট না থাকালে লাইলি মজনুর বিয়ে, তার মানে জান্নাতে লাইলি মজনুর বিয়ে হবে। কেন? তারা প্রেমের শহীদ, আর শহীদের তো অভাব নাই, বহু রকমের শহীদ আছে, কাফের শহীদ আছে, তাই না? খেলার শহীদ আছে, তো প্রেমের শহীদ হবে না কেন? লাইলি মজনুর বিয়েতে বরযাত্রী যাবে। এসব কাল্পনিক কথা, কল্পনার সাহায্যে এরা বলে থাকে, যার ফলে কুফরি আকিদা এবং বিশ্বাস রেখে থাকে, যা মুসলিমের পরিবেশে বৈধ নয়। আর একটা কথা, ওরা ওদের অনেকেই বলে যে হাওয়া, বিবি হাওয়া বা মা হাওয়াকে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে। তারা সৃষ্টিকে অস্বীকার করে বলে পাঞ্জরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। আমরা হাদিস থেকে জানি যে পাঞ্জরের কার, পাঞ্জরের আদম আল ইসলামের পাঞ্জরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ওরা বলে অন্য জায়গাতে হাড্ডি ছিল, সেই হাড্ডিটা বের করে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, আর দেখবে সেই জায়গাতে সেলাইয়ের দাগ আছে। আপনার শরীরের মধ্যে কোনো জায়গাতে সেলাইয়ের দাগ আছে, দেখবেন খেয়াল করে, সেই জায়গার ভিতরে হাড্ডি ছিল, আর সেই হাড্ডিটা বের করে নেওয়ার ফলে সেই জায়গাটা নরম হয়ে গেছে, আর সেই হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, আর সেই থেকে হয়ে গেছে নারী ভোগ বিলাসের বস্তু। এই একটা আজব কথা, অথচ এ কথা শরীয়ত বিরোধী। বরং হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিস সালামের পঞ্জরাস্থি থেকে। এজন্যই বলা হয় যে মেয়েরা হচ্ছে টেড়া টেড়া জাত, টেরি জাত। কেন? বঙ্কিম অস্থি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। পাঞ্জরের হাড্ডি হচ্ছে বাঁকা, তাকে সোজা করতে পারবে না, যদি সোজা করতে যাও তো ভেঙে যাবে, মট করে ভেঙে যাবে, আর ভেঙে যাওয়া মানে তালাক দেওয়া। তাকে বলবে যে সোজা পথে চলবে, মহিলা সোজা পথে চলবে না। সব মহিলার কথা বলছি না, নিশ্চয়ই বহু মহিলা আছে, মাতৃতুল্য মহিলা, যাদের গুণ অস্বীকার করা যায় না, পুরুষ থেকেও ভালো, কিন্তু সাধারণভাবে স্বাভাবিকভাবে মহিলা হচ্ছে পুরুষের থেকে অল্প জ্ঞানের মানুষ, এবং তাদের মধ্যে যে বঙ্কিমতা আছে সে কথা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিজেরা সে কথা বানিয়ে বলিনি, আমরা নারী বিদ্বেষী নই, বরং নারী জাতিকে, নারীর চরিত্রকে সংশোধন করার জন্য এসব কথা বলা হয়। যেমন পুরুষকেও বলা হয়, নয় কি শুধু নারীদের জন্যই না, পুরুষকেও বলা হয়, কিন্তু প্রকৃতিগতভাবে পুরুষকে জ্ঞানী করে সৃষ্টি করা হয়েছে, নারীকে নয়, তাই নারীকে এসব কথা বলতে হয়। আরেকটা কথা বলে, রোজা রাখবে না, দূর রোজা রেখে কে বড় লোক হয়েছে? যেমন নামাজ পড়ার জন্য বললে তখন কি বলে, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? তার মানে বড় লোক না হলে নামাজ রোজা করতে হয় না। সে যুগে লোকেরা খেতে পেত না তাই রোজা রাখত, খেতে পেত না তাই রোজা রাখত। আছে হাদিসে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসতেন, এসে বলতেন, আয়েশা তোমাদের কাছে কিছু আছে নাকি? স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমাদের কাছে কিছু আছে, খাবার মতো কিছু আছে? বলছি না, কিছু নেই। যদি বলা হতো কিছু নেই, তখন তিনি বলতেন, ইন্নি এজান সাইম, তাহলে আমি আজকে রোজা রেখে নিলাম। ঠিক আছে, হাদিস থেকে প্রমাণ। অতএব সে যুগের লোকেরা খেতে পেত না বলে রোজা রাখত। আমাদের মাশাআল্লাহ কত রকমের খাবার, এত খাবার থাকতে রোজা রাখার দরকার নেই, তাই না? এ কোন শ্রেণীর মানুষ? এ ভোগবাদী মানুষ, এ শ্রেণীর মানুষ যারা শরীয়তকে এই বলে রদ করে থাকে, আমাদের খাবার অভাব নেই তাই রোজা রাখব না, এই বলে রোজাকে অস্বীকার করে। আসলে রোজা রাখতে অনেকে চায় না, সামান্য কিছু একটা ছুতা ছল ছুতা বাহানাতে রোজা নষ্ট করে। চাষি চাষ করতে হবে, না বাবা এবছর রোজা রাখতে পারবো না, চাষ করতে হবে চাষের সময়। কেউ বলে আমার পেটে গ্যাস গো, তাই রোজা রাখতে পারি না। গ্যাস, পেটে গ্যাস মানে একটু খিদে লাগলেই তখন পেটে যন্ত্রণা হয়, এই জন্য রোজা রাখবো না। এখন এরা বলছে আমি রোজাই রাখবো না, আমরা রোজাই রাখবো না, কারণ সে যুগের লোকেরা খেতে পেত না, রেখেছে, আমরা খেতে পাচ্ছি, অতএব রোজা রাখবো না। যেমন এক শ্রেণীর মানুষ বলে থাকে, যদি বলা হয় দাড়ি রাখো, ইসলামে দাড়ির মর্যাদা আছে, দাড়ির গুরুত্ব আছে, দাড়ি চাঁচা হচ্ছে মহাপাপ কাবিরা গোনা, দাড়ি রাখা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তাতে সওয়াব পাবে, দাড়ি রাখা কিন্তু ওয়াজিব, নবীর তরিকা কিন্তু রাখা হচ্ছে ওয়াজিব, যদি তাকে বলা হয় সেই যুবক কি বলে জানেন, বলে সেই যুগে ব্লেড আবিষ্কার হয়নি তাই তারা দাড়ি রেখে নিত, এ যুগে ব্লেড খুর বহু কিছু আবিষ্কার হয়েছে, সুতরাং এই যুগে দাড়ি রাখা জরুরি নয়। আগেকার যুগের লোকেরা ব্লেড পেত না বলেই দাড়ি ছেড়ে দিত ইচ্ছা মতো, এ কথা কি ঠিক না ভুল? ভুল। কেন ভুল? যেহেতু হাদিসে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যে তোমরা স্ত্রীদের কাছে হঠাৎ করে যেও না, বরং বাড়িতে সফর থেকে এলে পরে বাড়িতে যখন যাবে তখন স্ত্রীদের কাছে হঠাৎ করে যেও না। কেন? যাতে করে সে প্রস্তুতি নিতে পারে। ও তাস্তাহিদ্দা, এই দেখুন তাস্তাহিদ্দাল মুগীবা, ওই যুগেই লোহা ব্যবহার, খুর ব্যবহার, ব্লেড ব্যবহার করার কথা আছে, যাতে করে সে লোহা ব্যবহার করে, তার মানে লোহার অস্ত্র বা লোহার জিনিস ব্যবহার করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। তাহলে যেখানে যে জিনিস পরিষ্কার করা দরকার সেই জিনিস পরিষ্কার করার কথা বলা হয়েছে। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের লোম আছে, কিছু লোম চাঁচা হচ্ছে ওয়াজিব, চেঁচে ফেলা ওয়াজিব, আর কিছু লোম রেখে দেওয়া ওয়াজিব, আর কিছু লোম মুবাহ, সেটাকে রাখতেও পারেন না রাখতেও পারেন। এইভাবে শরীরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের লোম দিয়ে চুল দিয়ে পরীক্ষা করছেন, এটা ছাড়ো আর ওটা ফেলো। কিন্তু মানুষ যদি উল্টা করে, উল্টো হয়ে যায়, যে লোক সুন্দর করে মুখখানা চেঁচে পরিষ্কার পরিচ্ছন্ন করে অথচ তার কাপড়ের ভিতরে নোংরা জঙ্গল, সেই মানুষ আসলে পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যে তার মুখটাকে পরিষ্কার করে অথচ মুখ আর ভিতরে গান্দা, ভিতরে নোংরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে সুন্দর মানুষ ছিলেন, দাড়ি ছাড়া না, দাড়ি সহ, দাড়ি সহ। তাহলে দাড়ি সহ মানুষকে বেশি ভালো লাগে, তবে সবারই চোখে যে ভালো লাগবে তা না। বহু মহিলা আছে দাড়িকে ঘৃণা করে, দাড়ি জঙ্গল, তারা যা দাড়িকে জঙ্গল বলে, দাড়িকে মানে অসভ্য, অসভ্যতা মনে করে, আদিম যুগের আচার আচরণ মনে করে, তারা হচ্ছে সভ্য, তারা হচ্ছে রুচিশীল, তারা হচ্ছে প্রগতিশীল, কিন্তু আসলে তাদের প্রকৃতি নয়, এটা হচ্ছে দুর্গতি, তাদের বুঝে ভুল আছে, আপনারা নিশ্চয়ই জানেন। যাই হোক, সে যুগে ব্লেড ছিল না বলে দাড়ি রেখে নিত, এ কথা ভুল, এ কথা ভুল। সুতরাং সে যুগেও ব্লেড ছিল, তা সত্ত্বেও বলা হয়েছে অমুক জায়গার চুল চেঁচে ফেলো আর অমুক জায়গার চুল রেখে ফেলো, ওটাকে রেখো, রেখে দাও, ছেড়ে দাও। সুতরাং এই ওজোর চলবে না যে ওজোরে এরা বলে যে দাড়ি রাখবো না, দাড়ি রাখা ওয়াজিব। যদি কেউ চাঁচে তো তার কাবিরা গোনা হবে, যতবার চাঁচবে ততবার কাবিরা গোনা হবে। আর যারা দাড়ি চেঁচে পয়সা কামায় তাদের কামাই উপার্জন হারাম হবে, যেহেতু যে কাজ হারাম সেই কাজ করে তার পয়সা নেওয়াও হারাম। হ্যাঁ, আর একটা অবান্তর কথা বলে থাকে তারা। আচ্ছা, তোমরা কেন জোরে জোরে আমিন বলো দেখি? আমিন শুরুতে ছিল, ইসলামের শুরুতে ছিল, সাহাবিরা আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তে পড়তে পালিয়ে যেত, তাই আল্লাহর নবী বললেন যে তোমরা জোরে আমিন বলো, যাতে করে আমি বুঝতে পারি তোমরা আছো কি নেই। এরকম যুক্তি শুনেছেন? এরকম যুক্তি কিছু মানুষ দিয়ে থাকে, কিছু কিছু ভণ্ড লোকে এরমন যুক্তি, খোঁড়া যুক্তি পেশ করে থাকে যে আমিন ইসলামের শুরুতে ছিল, সাহাবিরা যখন পাকা হয়ে গেলেন নামাজ পড়তে পড়তে পালিয়ে যেতেন, তারপর পাকা হয়ে গেলেন আর পালিয়ে যেতেন না, তখন কি বলে তার আমিন বলতে হবে না। এটা হচ্ছে মনের মনগড়া কথা, বানাওটি কথা। সাহাবারা ইমামের পেছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আছেন না আছেন তার জন্য আমিন ব্যবহার করার কি দরকার? আমিন কবার বলতে হয়? আমিন তো একবারই বলতে হয়, তাও প্রথম দুরাকাতে বলতে হয়, বাকি দুরাকাতে, আর তাও আবার তিন ওয়াক্তে বলতে হয়, বাকি দু ওয়াক্তে কি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সাহাবীরা পেছনে আছেন না নেই? বাকি দু ওয়াক্তে জোহর আসরে কি আমিন জোরে বলা হয়? হ্যাঁ, তাহলে কি করে জানতেন? অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কসম করে বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা সুজুদুকুম ওয়ালা খুশুউকুম, আল্লাহর কসম তোমাদের রুকু সিজদা খুশু খুজু আমার কাছে অজানা নয়। ফা ইন্নী আরা মিন খালফি আও মিন ওয়ারাইকা মা আরা, যেমন আমি সামনে দেখি তেমনি আমি পিছনেও দেখি। বিশেষ করে নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনেও দেখতেন। তাহলে যে মানুষ, যে নবী পিছনে দেখতে পেতেন, সাহাবীদের রুকু সেজদা দেখতে পেতেন, সেই মানুষ বা সেই নবীকে, এখানে আবার নবীকে মানুষ বলছি বলে অনেকে আবার চোখে যাবে, এতেও সমস্যা আছে, মানুষ বলা হবে না, নবী মানুষ নন, নবী নূরের তৈরি না, ওরা ওরা আবার বলে না না না মানুষ ঠিকই, নূরি বাশারি, নূরি মানুষ। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, আদম সন্তান, তিনি পিছনে, তার কিছু ব্যতিক্রম ছিল, যেমন এটা একটা ব্যতিক্রম, যেমন তার ঘাম, আমাদের গায়ের ঘাম দুর্গন্ধময় তাই না, আর তার গায়ের ঘাম আরবের শ্রেষ্ঠ আতর, পার্থক্য নিশ্চয়ই আছে। তো আমাদের মতো মানুষ, মানে আমাদের মতো রক্ত চামড়ার মানুষ, এ নয় যে আমরাও তার মতো মানুষ, পার্থক্য নিশ্চয়ই আছে। তেমনি একটা পার্থক্য তিনি দেখতে পেতেন নামাজের ভিতরে, কমসে কম পেছনে সবকিছু দেখতে পেতেন। তাহলে সেই মানুষকে আমিন ব্যবহার কেন করতে হবে, যে যাতে বুঝতে পারি তোমরা আছো কি না আছো? আবার এই মানুষরাই যারা খোঁড়া যুক্তি পেশ করে তারাই বলে আল্লাহর নবী গায়েব জানতেন, বলে না বলে না, এরাই বলে আল্লাহর নবী গায়েব জানতেন। তা গায়েব জানতেন, তাহলে আবার আমিন কেন ব্যবহার করতে হলো, যে তোমরা আছো কিনা আমি জানতে পারবো? আজীব বললাম, কেমন পরস্পর বিরোধী, স্ববিরোধী কথা। এরাই বলছে আল্লাহর নবী গায়েব জানেন, আবার এরাই বলছে সাহাবারা পালিয়ে যেতেন তাই আমিন ব্যবহার করা হয়েছিল। ঠিক ওই রকমই একটা কথা, এই তোমরা এরকম রফা দেন কেন করো, হ্যাঁ ঘোড়ার লেজের মতো এরকম কেন? এটাই ইসলামের শুরুতে ছিল, হ্যাঁ ছিল তো, সাহাবারা প্রথমে বগলে মূর্তি রেখে, বগলে ঠাকুর দাবিয়ে রেখে এইভাবে বগলে নিয়ে নামাজ পড়তেন, তার মানে আল্লাহর ইবাদত করতেন, আর মূর্তির মায়া ভুলতে পারতেন না, তাই মূর্তিগুলোকে, ছোট ছোট মূর্তিগুলোকে বগলে দাবিয়ে নামাজ পড়তেন। তাই আল্লাহর নবী বললেন তোমরা রাফায়দান করো, তাহলে রাফায়দান করলে পরে মূর্তিটা পড়ে যাবে। এই যুক্তিতে রফাদান হয়েছে, তারপরে সাহাবীদের ইমান পাকা হয়ে গেল, তারপর আর রফাদান করতে হয়নি। কি আর রফাদান করতে হয় না? তোমরাও তো বলো রফাদান করতে, তাই না? প্রথমে তাকবীরে তাহরিমের সময় রফাদান করতে হয় না কেন? তোমরাও, তোমাদের বগলে তো মূর্তি থাকে নাকি? তাহলে হয়তো চার জায়গায় করো না, কিন্তু এক জায়গায় তো করো, তাহলে যুক্তি তোমাদের খোঁড়া যুক্তি। তাছাড়া আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন, বগলে যদি এইভাবে দাবিয়ে রাখা হয় তো রফাদান হবে না হবে না, না পড়ে যাবে? অসম্ভব, অসম্ভব। রফাদান তার আপনার হাত দুটোকে এইভাবে করতে হয় না, এইভাবে রফাদান করতে হয়, তাহলে না মূর্তি পড়বে, কিন্তু রফাদান এইভাবে করে, বগল তো বগলের মতোই থাকবে, চাপা থাকবে। এরকম খোঁড়া যুক্তি পেশ করে তারা সাহাবিদের মজা করায়, সাহাবিদেরকে এত ছোট ভাবে, সাহাবিরা পালিয়ে যেতেন, সাহাবিরা বগলে মূর্তি রাখতেন, হ্যাঁ এমন ছোট মানুষ, এমন নিচ মানুষ, এমন যুক্তি, যে যুক্তি খোঁড়া যুক্তি। আর এই যুক্তিতে তারা রফায়দান করবে না, আলাদা কথা করো না, কিন্তু না করার যে অজুহাত দেখাচ্ছ, যে সাহাবিরা, সাহাবিদের প্রতি অপবাদ, সাহাবিদের প্রতি অপবাদ এত ছোট নয়, এত সহজ নয়, যেভাবে মানুষরা, যেভাবে এই শ্রেণীর লোকেরা তাদের প্রতি অপবাদ দিয়ে থাকে, মোটেই উচিত না। জেনে রাখবেন যে সাহাবিরা বগলে ঠাকুর বা মূর্তি লুকিয়ে রেখে নামাজ পড়তেন না, অতএব তারা এ কারণে রফায়দান করতেন না, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণে রফায়দানের হুকুম করেননি। আচ্ছা রফায়দানের হুকুম আছে? যদি হুকুম থাকতো তাহলে ও করা ওয়াজে হতো, তাই না? আল্লাহ নবী কি রফায়দান করতে হুকুম দিয়েছেন? না, কি বলেছেন? তিনি করেছেন, সাহাবরা দেখেছেন তিনি করেছেন। তাই রাফাত আইন করাটা হচ্ছে সুন্নত। যদি কেউ করে দশটা করে নেকি পাবে, একটা সুন্নত পালন করলে কমসে কম দশটা নেকি, তাই না? তাহলে দশটা করে কেউ যদি না করে তো সব নেই। কিন্তু তুমি করতে দেবে না বলে সাহাবীদের প্রতি অপবাদ দিয়ে এইভাবে তোমরা রাফাত আইনকে মানসুখ করছো, এটা কিন্তু খুবই বড় গুনার কথা। মনে হয় প্রথম তাকবীরে তাহরিমের সময় ওদের বগল থেকেই প্রথমেই মূর্তি ঝরে যায়, পড়ে যায়। তাই প্রথম তাকবীরের সময়ে রাফাত আইনটাকে ওরা রেখেছে, বাকিটাকে মানসুখ মনে করেছে। এখনো লোকে বগলে ঠাকুর রেখে কি নামাজ পড়ে? তাছাড়া তাহরিমা তকবীরে, জানাজা ও ঈদের তকবীরে হাত তোলে না, তারে না হাত ঝাড়ে না, ঝাড়ে না, তাহলে কি বগলে কি মূর্তি থাকে? পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে এমন অবান্তর মিথ্যা অপবাদ দেওয়া যে কত বড় পাপ তা বুঝতেই পাচ্ছেন। নবীর প্রতি অপবাদ, সাহাবার প্রতি অপবাদ, আল্লাহুল মুস্তাহান। ঠিক এইরকম একটা অবান্তর কথা নামাজ সংক্রান্ত অনেকে বলে, যুক্তি দেয়। হ্যাঁ, এগুলো অবশ্য জাহেলদের কথা, আলেমদের কথা না। বলে এই যে বুকে হাত বাঁধবো না, নাভির নিচে বাঁধবো, নানা রকম তর্ক। না না, আসলে কিছু মানুষ মধ্যস্থতা করে, সালিসি করে, বলে কি না আসলে বুকেই, আল্লাহর নবী বুকেই হাত বাঁধতেন, তারপরে ধ্যানমগ্ন যখন হতেন তখন আস্তে আস্তে তার হাত সরে যেত, হাত সরে গিয়ে নাভির নিচে চলে যেত। এবারে যে সাহাবি যেমন অবস্থায় দেখেছেন তিনি সেই রকম বয়ান দিয়েছেন, আর সেই রকম মজাব তৈরি হয়ে গেছে। কেমন যুক্তি? তার মানে তোমাদেরও তো ঠিক, আমাদেরটাও ঠিক। যে যে অবস্থায় দেখেছে সে সে অবস্থায় বর্ণনা করে, কেউ বলছে নাভির ওপরে, কেউ বলছে বুকের ওপরে, কেউ বলছে নাভির নিচে, সবগুলোই চলবে। তা যদি হয়, সবগুলোই যদি চলে, তোমরা যুক্তিতে পেশ করছো কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে নামাজে দাঁড়াতেন তখন কোথায় হাত বাঁধতেন? বুকে। আর ধ্যানমগ্ন হয়ে তারপরে আস্তে আস্তে নাভির নিচে যেত। তাহলে আসল কোনটা, ধ্যানমগ্ন অবস্থাটা নাকি আসল যখন তিনি সজ্ঞানে থাকতেন হাত? তাহলে বোঝা গেল কি যে বুকে হাত বাঁধা তাই হচ্ছে আসল, বুকে হাত বাঁধাটাই আসল। আর বুখারীর হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন বা বলেছেন বা নির্দেশ দিয়েছেন যে হাতের এক রলাকে, হাতের নলিকে, হাতের নলিকাকে বলে এইখান থেকে এই পর্যন্ত, এটা হাতের রলা, জেরা বলা হয়। এই জেরা, জেরার সাথে জেরা, তার মানে জেরার উপরে জেরা রাখতেন, বাঁ জেরার উপরে ডান জেরাকে রাখতেন, তাই না? এইভাবে যদি তাই হয় তাহলে বলুন এটা নাভির নিচে যাবে? যদি জেরার উপরে জেরা রাখা হয়, হাতের রলার উপরে হাতের রলা রাখা হয়, দাঁড়িয়ে আপনি দেখান, বলুন যে আপনার নাভির নিচে যাবে না বুকের উপরে থাকবে? খালাস, বলে বুকের বুকের উপরে হাদিস মুরসাল, জঈফ। ওটা বুকের উপরে হাদিস আছে, ওটা কিন্তু সহি হাদিস না। ঠিক আছে, তাহলে বুখারী হাদিসটা, জেরার উপরে জেরা যদি এইভাবে রাখা হয় তাহলে বুকের উপরেই হচ্ছে। সুতরাং খোঁড়া অজুহাত দেখিয়ে ওরা বলে, এবং জয়ীফ হাদিসকে ভিত্তি করে ওরা বলে নাভির নিচে হাত বাঁধতে হবে। অমুক ইমাম বেঁধেছেন, অমুক ইমাম বেঁধেছেন, কিন্তু সহি হাদিস ভিত্তিক একটা দলিল যদি থাকে তো তারই উপরে আমল করা জরুরি হয়ে যায়। সুতরাং বুকের উপরে হাত বাঁধাই হচ্ছে আসল সুন্নত, কিন্তু ওদের খোঁড়া যুক্তি, খোঁড়া অজুহাত কোনো কাজের নয়। বোঝা গেল যে নামাজে বুকে হাত বাঁধাই হল আসল, ওদেরই যুক্তিতে। হ্যাঁ, তারপরে আরেকটা কথা ওরা বলে, বলে কি খোতবা চলাকালীন কোন নামাজ বৈধ নয়। যখনই ইমাম সাহেব আসবে খতিব খোতবা দেবে তখন আর কোন নামাজ চলবে না। এরপর আপনারা দেখেছেন নামাজ, যদি সেই সময় কেউ নামাজ পড়ে তো পাঞ্জাবির কোন ধরে কোন ধরে টান দেয়, এই মিয়া বস, এই মিয়া বস, এই সময় আর নামাজ, আর নামাজ হবে না। কোন কোন মসজিদে লাল বাতি জ্বলে যায়, তাই না? কেন না এই সময় খালাস, নামাজ নামাজ নিষেধ। বেশ ঠিক আছে, নামাজ নিষেধ, কথাবার্তা নিষেধ, নামাজ নিষেধ, কিন্তু যে ব্যক্তি এখনই এলো এবং কোন নামাজ পড়েনি তার হুকুম কি? তার হুকুম হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ইমাম খুতবা দেবে এবং সেই অবস্থায় তোমাদের কেউ আসবে সে যেন কমসে কম দুরাকাত নামাজ হালকা করে পড়ে নিয়ে বসে যায়। এক সাহাবি এলেন, বসে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওঠো, তুমি নামাজ পড়েছো? বলল জি না। বলল ওঠো এবং দুরাকাত নামাজ পড়ো হালকা করে। যুক্তিবাদীরা বলছে না না না, ওই সাহাবিকে আসলে হুকুম দেওয়া হয়েছিল একটা কারণে, কি ব্যাপার না, সাহাবি ছিলেন অত্যন্ত গরিব দরিদ্র, তার দেহে ছিল ছেঁড়া ফাটা লেবাস, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে উপস্থিত মসজিদে সমস্ত লোককে দেখাবার জন্য তিনি হুকুম করলেন যে তুমি উঠে দুরাকাত নামাজ পড়ো, যাতে লোকে দেখুক যে তুমি দরিদ্র এবং ছেঁড়া ফাটা লেবাস, এবং যার ফলে নামাজের পরে তার জন্য সাদকা করে। কেমন যুক্তি? তবুও মানব না যে খোদবা চলাকালে দুরাকাত নামাজ আছে, বুঝতে পারলেন? মানে মানব না, মানব না তো এইভাবে খোঁড়া যুক্তি দেখিয়ে বেরিয়ে যাব, না ওটা এই কারণে, না এটা এই কারণে। অথচ মুসলিম শরীফে অত পরিষ্কার করে হাদিস বলা হয়েছে, শুধু ওই সাহাবির জন্য না, সাহাবিরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ এটা কি ওর জন্য খাবে, না তোমাদের মধ্যে যে কেউ মসজিদে খোদবা চলাকালে আসবে, সে শুধু ওই লোকটা না ছেঁড়া ফাটা লেবাস পড়েছিল বলে না, বরং তোমাদের মধ্যে যে কেউ খোদবা চলাকালে মসজিদে আসবে সে যেন হালকা করে দুরাকাত নামাজ পড়ে নেয়। আপনারা তো এমনিতে জানেন যে খোদবা চলাকালে কথা বলা নিষেধ, তাই না? দাঁতন করা নিষেধ, অনেকে দাঁতন করে থু থু করে সে দাঁতনে যেগুলো ফেলে, আজীব। অনেকে পানি খায়, খোদবা চলাকালে পানি খাওয়া যাবে না, পানি খায়। আর খোদবা চলাকালে চুপও বলা যাবে না, তাই না? যদি আর খোদবা চলাকালে অনেকে আবার কি করে, ফুল আঁকে কার্পেটে, ফুলের উপরে দাগের উপরে দাগ দেয়। অনেকে আবার হ্যাঁ দেখবেন খোদবা চলছে আর সে এরকম করছে, তার মানে কি, খোদবা সে শোনেনি, তার ভিতরে বাজনা বাজছে, তার কলবে বাজনা বাজছে, আর সে এতেই আমরা নিজের বাজনাতে আছে। এইভাবে খোদবা চলা অবস্থায় বিভিন্ন রকমের ভাবভঙ্গিমা প্রকাশ করে থাকে। খোদবাতে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাকে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না। যদি কেউ সালাম দেয়, সালামের জবাব দেওয়া যাবে না, কেননা খোদবা চলছে। ঠিক আছে, লাল বাতি ঠিকই আছে, কিন্তু নামাজ যে মসজিদে এলো তার জন্য তাহিয়াতুল মসজিদ দুরাকাত হালকা করে, তা অনেকে আবার চার রাকাত পড়ে, না চার রাকাত পড়ো না, ওই যে কাবলাল জুমা পড়া যায় মনে করে, লোকে দেখছে পড়ছে তো সব, সে আসলে জানে না, বরং দুরাকাত পড়ে। আবার অনেকে দাঁড়ানো লম্বা সরা শুরু করে দিল, না তা না। অনেকগুলো হুজুর খোদবা তো বুঝতেই পারি না, তুমি নামাজ বলেন তো খোঁজে কি, না খোদবা বুঝতে না পারলেও বসতে হবে এবং খোদবা কান লাগিয়ে শুনতে, মনোযোগ সহকারে শুনতে হবে, কিছু বুঝার না বুঝে কমসে কম দোয়া বুঝলে আমিন বলবে, আর নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনে বেশি বেশি দুরুদ পড়তে হয়, তাই না? জুমার দিনে দুরুদ শুনবে আর নবীর নাম শুনে দুরুদ পাঠ করবে, এতো অনেক লাভ। একবার দুরুদ পাঠ করলে ১০ বার রহমত বর্ষণ হবে, তাই না? আর যদি কেউ নিষিদ্ধ কাজগুলো করে, কেউ যদি কাঁকর স্পর্শ করে, কাঁকর স্পর্শ, মসজিদে কি কাঁকর আছে নাকি? ছিল, মসজিদে কাঁকর ছিল। আজকাল তো আমরা টাইল লাগানো মসজিদে নামাজ পড়ছি, টাইল লাগানো না বরং কার্পেট বিছানো, কি সুন্দর কার্পেট বিছানো আছে, এই কার্পেটের উপর নামাজ পড়ছি। এই যুগে ওই হাদিস ফিট করলে হবে না যে তোমার পায়ের নিচে থুতু ফেলো, বলা হবে? হ্যাঁ, কিংবা যদি বলি যে কাঁকর স্পর্শ করবে, এখন কাঁকর কোথায় আছে? এই ফর্সার উপরে, এই আপনার কি বলে কার্পেটের উপরে কোথায় কাঁকর ছিল? সুতরাং যে কাঁকর স্পর্শ করবে, ওমান মাসাল হাসা ফাকাদ লাগা, যে কাঁকর স্পর্শ করবে সে অসার ক্রিয়া করবে, তার মানে ওলামারা বলছেন তার জুমা বাতিল হয়ে যাবে এবং তার জুমাটা জোহরে পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে যদি কাঁকর স্পর্শ করলে এই হয়, তাহলে যদি ফুলের উপরে, কার্পেটের ফুলের উপরে ফুল আঁকে, তার অবস্থাটা কি হবে, জুমা হবে? মোটেই হবে না। যদি কেউ কথা বলছে, আপনারা দেখবেন বহু মানুষ পেছন দিকে কথা বলে, ওই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাজরা থেকে দেশের লোক এসেছে, অন্য সময় সময় পায় না কথা বলার, ভালো মন্দ জিজ্ঞাসা করা, তো জুমার খোদবা চলাকালে বুঝি না তো, তাই আশেপাশে ফিসফিসিয়ে অনেকে জোরে জোরে কথা বলে, হ্যাঁ মানে নিজের সংসারের কথা, নিজের হাল হকিকত সব জিজ্ঞেস করে নেয়। আর তাতে যদি কেউ চুপ বলে, তার জুমা বাতিল হবে না জুমা হবে? তারও জুমা বাতিল হয়ে যাবে। ওই যে ঈদের দিনে তিন বন্ধু নামাজ পড়তে গিয়েছিল না, দিয়ে প্যান্ট, টাইট প্যান্ট পরে গেছিল প্রথম বন্ধু, যখন এই রুকু থেকে সিজদায় গেছে আর ফট করে শব্দ হয়েছে সুতো, তখন বলছে হারাম দর্জিকে বললাম একটু ঢিলা ঢালা করবে, টাইটই করে দিয়েছে। দ্বিতীয় বন্ধু বলছে এই নামাজ পড়তে পড়তে কথা বলতে হয় না। তখন তৃতীয় বন্ধু বলছে তুই তো বললি কার নামাজ হয়েছে, তিনজনেরই নামাজ বাতিল হয়ে গেছে তাই না, কারণ তিনজনেই কথা বলল। যদিও সৎ কাজের আদেশ মন্দ কাজে বাধা, তবুও নামাজ পড়তে পড়তে এই শ্রেণীর কথা, কোন শ্রেণীর কথা বলা যাবে না, কারণ তাতে নামাজ বাতিল হয়ে যাবে। জুমার সময় জুমার খুতবা চলাকালে কোন প্রকারে এমনকি সৎ কাজের আদেশও করা যাবে না, মন্দ কাজে নিষেধও করা যাবে না। কেউ পানি খাচ্ছে, এই পানি খেতে হয় না বলা হবে না। সুতরাং খেয়াল রাখতে হবে যাতে করে এইগুলো না হয়। এই জন্য লাল বাতি জ্বালানো থাকে, সমস্যা নেই, কিন্তু নামাজ না পড়ার জন্য যে লাল বাতি জ্বালানো হয় কিংবা লোকে নিষেধ করে তাহলে সত্যিই দুঃখজনক। আর বুঝতেই পারছেন যে এইসব মন গড়া কথায় কাদের প্রতি কি আরোপ করছে তা খেয়াল করে না এইসব যুক্তিবাদী এবং ভেদবাদী মানুষ। লাগামহীন মুখে আন্দাজে অনুমানে নানা কথা বলে, বিনা দলিলে এমন কথা বলে এবং বহু সহিহ হাদিসকে অস্বীকার করতে চায় শুধু নিজেদের পথ মত ও মজহাবকে বাঁচাবার জন্য। আসলে কিন্তু এই যুক্তিগুলি সেই চাঁদের পিঠে কুল গাছ ও তার নিচে চরকার বুড়ি সুতো কাটার গল্পের মতো। আমাদের গল্পে শুনেছেন, ওই দেখো পূর্ণিমা চাঁদে দেখবেন ঠিক মনে হবে বড়ই গাছ আর তার নিচে একটা বুড়ি বসে আছে চরকার সুতো কাটছে। এই রকমই এসব আজব গল্পগুলো, তার কোন বাস্তবতা নেই, বাস্তবিকতা নেই, কোন প্রকৃতত্ব নেই। বেশ, আল্লাহ তাআলা বলছেন মা লাহুম বিহি মিন ইলম, ওদের কোন জ্ঞান নেই, ইয়াত্তাবিউনা ইল্লা যন, ওরা কেবল আন্দাজ ও অনুমানের অনুসরণ করে থাকে। আর অনুমানের সত্যের মোকাবেলায় অনুমান কোনো কাজে দেয় না, সত্যের মোকাবেলায় অনুমান কোনো কাজে দেয় না। অনুমানে আন্দাজে বললে হবে না, ঠিক দলিল থাকলে, সে দলিল ভিত্তিক কথা বললে আপনার কথা মানা যাবে। অনেকে মনের খবর না জেনে আন্দাজে অপরকে হিট মারে, অনুচিত কথা, অন্য কথা বলছে, টিটকারি করে, অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করে, মন্তব্য করে, তার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করব। কোন নামাজিকে ইঙ্গিত করে বলে, কত নামাজির বেটা পাপ করছে তো আবার কেন করব না, কত নামাজির বেটা পাপ করছে তো আমি কেন করব না, তারপর নামাজির বেটা পাপ করলে আমিও করব। আচ্ছা, আর একটা কথা, মৌলবীরা বলে আম্মা বাদ, মানে আমি বাদ, এরা মোটা মোটা কথা বলে কিন্তু এরা নিজেরাই মানে না। আম্মা বাদ মানে কি? আমি বাদ। কত বড় আরবি জানলে বলা বেটা, সে আরবি তর্জমা করে আম্মা বাদ মানে কি? আমি বাদ। ওই যে সহজ তর্জমা, ঝগড়া হচ্ছে, বলছে বাইরে নামাজ পড়বো আজকে গরম লাগছে, তো সিমেন্টের মেঝে, বলছে সিমেন্টের মেঝে ঠান্ডা লাগবে, তো বলছে না চাটাই বিছাতে হবে, চাটাই না বিছিয়ে নামাজ হবে না। ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ বলছেন মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ো। দেখলেন, কিছুই বুঝে না আরবি। আল্লাহ তাআলা এখানে বলছেন মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়ো, আর ওইটাকে নিয়ে মুসাল্লা শব্দটা আছে, মনে করছে কি এখানে আল্লাহ তাআলা মশাল্লা বিছিয়ে নামাজ পড়ার কথা বলছেন। ওই যে হুকো খাস না ভাই, হুকো খাওয়া জায়েজ না, সীসা, সীসা খাওয়া জায়েজ, মাদক দ্রব্যের, বলছে না হুকো খাস না, কে বুড়ো বারবার বুড়োকে বলে, বলছে এই কে বলছে হুকো খাওয়া হারাম, হুকো খাওয়া নিষেধ, হ্যাঁ আল হাক্কা তোমার হাক্কা, কোরআনে বলছে হুকো খা, আর এরা বলছে হুকো খেতে হয় না। বুঝতে পারলেন কত সহজ? আমরা সত্যি ঘটনা, আমরা তখন তালেবিলুম বা ছাত্র, হঠাৎ করে এক মুরব্বী এসে বলছে হা গো তোমরা যে বলো বাবু খারাপ কথা বলতে হয় না, তোমরা নামাজের ভিতরে খারাপ কথা বলছো। আমরা কোথায় আমরা খারাপ কথা বলি? ওই যে বালতু সিরুনাল হায়াতার দুনিয়া, এটা খারাপ কথা হয়ে গেল। আল্লাহ সহজ আরবি, এদের জন্য আরবি খুব সহজ। এক শ্রেণীর মানুষ বলে থাকে যখন আলেমের সাথে কোন টক্কর হয়, একে তো অনেকেই বলে যে মোল্লাদের সঙ্গে পারবি না, ওদের কথা পারবি কেন, তারা বক্তা মানুষ, তারা জানে, কথা বলতে জানে, তুমি তো কিছু জানো না, জাহেল, তার সঙ্গে পারবে কেন, হ্যাঁ তাদের সঙ্গে তো পারবেই না, কিন্তু এরকম বলে তুচ্ছ করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, এটাও বলে যে আমরা করবে না, এটা মানবে না, ওরা বলে আম্মা বাদ, তার মানে আমি বাদ, বাকি তোমরা করো, আমি করব না। এই বলে তারা ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। তারপরে মনে করুন মসজিদের ইমাম সাহেব আছে, আপনার বাড়িতে কাজ, আপনার মাঠে কাজ, আপনার ঘরে কাজ, আপনি চাচ্ছেন যে জোহরের আজানের আগে আগে কাজটা হয়ে যাক, আর আপনার লেবার লাগানো আছে কিংবা আপনি নিজে ব্যস্ত আছেন, হঠাৎ করে মাইকে আজান শুরু হয়ে গেল, আর তখন আপনার কি হলো, কাজটা বন্ধ করতে হবে। এখন তো সৌদি আরবে তো বুঝতেই পাচ্ছেন এখানে বন্ধ করা লাজিমি, জরুরি। আমাদের দেশে কেউ জরুরি করে আপনাকে কেউ বলবে না ঘাড় ধাক্কা দিয়ে যে বন্ধ করো কাজ, যে মসজিদে নামাজ পড়ো, কিন্তু লেবার লাগিয়েছেন, লেবারের লেবারের সময় তারা ঠিক, হ্যাঁ হয়তো আজান হয়ে গেল, সময় শেষ। তখন এরা বলে এই দেখ মোল্লাজিকে খিদে লেগে গেছে তাই আজান দিয়ে দিল, মোল্লাজিকে ভোগ লেগেছে তাই আজান দিয়ে দিল, আজান দিলেই খাবার চলে আসবে, ওই যে পালাপালি করে খায় বাস। আলেমদের বিরুদ্ধে এইভাবে আন্দাজে, তোমার কাজ তুমি করে যাও, তোমাকে না, কিন্তু লোকে মানবে না বলে তার কাজের ক্ষতি হচ্ছে বলে মোল্লার দোষ হয়ে গেল, তার মানে সে যেন আগে আজান দিয়ে দিল, অথচ সে বেচারে টাইমে আজান দিয়েছে, কিন্তু বলছে কি ওকে খিদে লেগেছে তাই আজান দিয়েছে। আল্লাহুল মুস্তাআন, এগুলো অপবাদ না, আস্তে আস্তে গোটা গোটা সফেদ অপবাদ, খিদে লেগেছে তাই তাড়াতাড়ি আজান দিয়ে দিল, আল্লাহুল মুস্তাআন। তারপরে আলেম এসেছে, কোন আলেম আদায় করতে এসেছে, আমার মাদ্রাসা খুলেছি, যেমন অনেক ভাই তারা বলেন যে মাদ্রাসা খুলব, মাদ্রাসা চালানো যে কত কঠিন, যারা মাদ্রাসা চালায় তারাই বোঝে, বুঝতে পাচ্ছেন। এক জায়গাতে, আর বুঝতেই পাচ্ছেন, রাজা যত না বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আপনি যোদ্ধার মানুষ, আপনি জমিদার মানুষ, আপনি লেবার লাগিয়ে ধান ঝরাচ্ছেন, সেই সময় একজন আলেম আসছে ধান আদায় করতে, ওসর আদায় করতে, আপনার হক নিতে, না কার হক নিতে, আল্লাহর হক নিতে, আপনি কিছু বলছেন না কিন্তু আপনার এই লেবার গুলো বলছে কি, কই গো অমুকের বাপ, ওই দেখো চাষ করে গিয়েছিল, এবার ধান নিতে এসেছে, চাষ করে গিয়েছিল, তার মানে মোল্লাকে বলছে ইঙ্গিত করে যে চাষ করে গিয়েছিল তাই ধানের ভাগ নিতে এসেছে, আল্লাহুল মুস্তাআন। কি দুঃখের বিষয়, সেই সময় ওই যোদ্ধার, ওই জমিদার চুপ থাকে, মৌন সমর্থন জানায়, তাদের প্রতিবাদ করে না, যে একজন আলেমকে এভাবে তুচ্ছ করছে, কেন তোরা কথা বলবি, তোদের তোদের কি দেবে না, তোদের বাপে যাবে, তোদের বাপের ঘরে ধান নেই, আমার আমার ধান, আমার ধানে চাষ করতে এসেছিস, আমার ধান ঝাড়তে এসেছিস, আমার কাছে যে চাইতে আসবে আল্লাহর হক তাকে দেবো, তোরা কেন বলছিস, মুখ নেয় না, বরং অনেক সময় মুচকি হাসে, তার মানে দিতে ইচ্ছা হয় না, আল্লাহর হকটাও দিতে ইচ্ছা হয় না। আল্লাহ তারা বলছেন ওয়া তু হাক্কাহু ইয়াউমা হাসাদে, যখন ধান ঝাড়াই মারাই করবে, শস্য ঝাড়াই মারাই করবে, সেই দিনেই তার হক আদায় করে দাও। আর হক আদায় তো দূরের কথা, কেউ আদায় দিতে এলে, হক যদি কেউ আদায় করতে না আসে সব খাবে, এই শ্রেণীর লোকেরা যদি কেউ আদায় করতে না আসে, তার দরজায় ভিখারি যদি না আসে, সে কাউকে ভিক্ষা দেবে না, সে কাউকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে না, চাইতে আসে বলে সে কোন রকম দেয়, অথচ আল্লাহর হক তার কাছ থেকে কিছু যায়, তাতেও সে সুক্রিয়া জানায় না, তাদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে। তারপরে আর বলে সব মাদ্রাসা ফাদ্রাসা করে আর কি হবে, মাদ্রাসা থেকে আর কি তৈরি হচ্ছে, মাদ্রাসা থেকে মাদ্রাসা পড়ে না সে, যেহেতু চাকরি পাওয়া যায় না, বিশেষ করে কমই মাদ্রাসাগুলো, চাকরি করে চাকরি পাওয়া যায় না, পড়ে চাকরি পাওয়া যায় না, অতএব এগুলো বেকার, এসব করে কি লাভ, আসলে এসব বুঝছেন না, মৌলবীদের আলেমদের মোল্লাদের বা হুজুরদের পেট চালাবার বুদ্ধি, একটা মাদ্রাসা খুলে দাও, কাজ নেই কি করবে, একটা মাদ্রাসা খুলে দাও, বাস চেক নিয়ে আদায় করে বেড়াও আর নিজের পেট চালাও। তোমার বাপকে তোমার মাকে বলে এসেছিল যে আমি আমার পেট চালাবার জন্য মাদ্রাসা করছি, এই যে একটা লোক মাদ্রাসা খোলার চেষ্টা করছে, কেন ইমানি তাকিদে যে আমি একটা মাদ্রাসা করব, সেখানে ছেলেদেরকে শিক্ষা দেবো, ইমান শিক্ষা দেবো, কোরআন শিক্ষা দেবো, আর বলে দিল বাস পেট চালাবার বুদ্ধি, পেট চালাবার বুদ্ধি যদি তার হয় তাহলে কি তার মাদ্রাসা খোলার ক্ষমতা ছিল, যদি না মাদ্রাসা কমিটি থাকতো, যদি মাদ্রাসার বিল্ডিং না থাকতো, সে কি তার বাবা ক্ষমতা আছে করবে, অতএব তাকে তুমি পেট চালাবার বুদ্ধি বলে যে ছোট করলে, এ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই যুগে যদি তোমার কেউ বিচার না করে, এই যুগে যদি ওমার না থাকে, কেয়ামতের দিনে আল্লাহ আছেন, তোমার বিচার করবে। কোন কোন জায়গাতে আমি গেছি নিজে, সেখানে আত্মীয়র বাড়ি, মসজিদে নামাজ পড়ে হয়তো বারান্দায় বসে আছি যে একটু অপেক্ষা করব, তারপরে মামার বাড়ি বা যার খালার বাড়িতে যাব। তখন একজন এসে জিজ্ঞেস করছে, আসসালামু আলাইকুম, কোন মাদ্রাসা থেকে এসছো বাবাজি? মানে অপরিচিত অবস্থায় পাঞ্জাবি কি বলে আমাদের ওই যে পিরহান বা কামিজ পরে আর দাঁড়িয়ে থাকলে পরেই বাস খালাস, মসজিদে থাকলে তুমি আদায় করতে এসেছ। বুঝতে পারছেন? এইভাবে মানুষকে মানে এমন পরিবেশ সৃষ্টি হয়ে আছে, অথচ ভিক্ষা ভান্ডারের ওই মাল তারা খাবে যদি না চাইতে যাওয়া হয়, তারা নিজেরা ভক্ষণ করবে। আল্লাহ মুস্তা। আর একটা কথা বলি, অন্য কথা, আপনি বিদেশে থেকে যাচ্ছেন, টাকা পয়সা হয়েছে, কিংবা দেশেই ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা হয়েছে, তখন আপনার কোন গরিব আত্মীয় তার বাড়ি আপনি যান না, তারপর যখন আপনার সঙ্গে সাক্ষাৎ হয়, যাওয়ার আসার কথা বললে তখন বলে, তোমরা তো বড় লোক হয়ে গেছো বাবা, তাই আর আমাদের বাড়ি আসবে না। বড়লোক হয়ে গেছো বলে আমার বাড়ি আসবে না, অথবা আমরা গরিব তো আমাদের বাড়ি আসবে কেন, এই শ্রেণীর কথা অপবাদ দিয়ে বলে, মানে আপনাকে মেয়ে ধরাবার জন্য যাতে করে আসে, অথবা মিথ্যা অপবাদ দিয়ে যে তোমার মধ্যে অহংকার আছে, বড়লোক হয়েছ অহংকার আছে তাই তুমি আমার বাড়ি আসো না, এমন অপবাদ দেওয়া কিন্তু জায়েজ নয়। কোনো অযাচিত মেহমান এসে গেলে অনেকে বলে, আপনার বাড়িতে মেহমান এসছে, মনে করুন আপনার বিয়াই এসছে, অযাচিত মেহমান, চান না আপনি বিয়াই, বড় জোর, এই জন্যই বলা হয় যে আত্মীয় বাড়ি বেড়াতে গেলে কদিন, তিন দিন, তিন দিনের বেশি না। কিন্তু অনেক ঘেটা মেহমান আছে, অযাচিত মেহমান আছে, তিন দিন, চার দিন, পাঁচ দিন, এক সপ্তাহ হয়ে যায় যেতেই চায় না, বাস ডেলি কমসে কম মুরগি মাছ খেতে পাচ্ছে, পাশে কথা বলে, যাকে এতে হল ঝেটা মেহমান, এদের জন্য তো ওরা তো কথা শুনবেই, কিন্তু মেহমান এসেছে, সেই মেহমানের জন্য পাশ থেকে আপনার যেন কোন মানে শুভাকাঙ্ক্ষী সে বলছে, ওই দেখ এসে গেছে আবার, হ্যাঁ ঘরে ভাত জুটে না তাই চলে এসছে খেতে, তাই না? এইভাবে সে যেন আপনার শুভাকাঙ্ক্ষী, সেই রকম ঘরের ভাতের চাল নেই তাই বেড়াতে চলে এসেছে। কেউ কোন কারণে চিঠি বা ফোনের উত্তর না দিলে আন্দাজে নানা মন্তব্য করা হয়, টেলিফোন করলেন, টেলিফোন করার পর টেলিফোন তুলল না, আপনার মনে তখন নানা রকম সন্দেহ হয়, তাই না, যে ইচ্ছা করে তুলছে না, তখন আপনি তাকে গালাগালি শুরু করেন। কিন্তু যে গালিটা আপনি দেন সেটা যদি অন্যায় হয়, সে যদি সত্যি ইচ্ছা করে না তুলে তো গালি খাবে, সে মালুন যদি ইচ্ছা করে না তুলে, অনেকে আছে ইচ্ছা করে তোলে না, নম্বর দেখে তোলে না, কথা বলতে চায় না, সে মালুন, সে লানত খাবে। যেমন রাস্তায় পায়খানা করলে লোকে পায়খানা দেখে কি বলে, আহারে কি ভালো লোক রে, তাই বলে না, বলবে ভালো লোক নাকি কি বলবে, কোন কিসের বাচ্চা, আর কত কি গালি দিয়ে বলবে, দেখে এখানে পায়খানা, রাস্তার মাঝখানে পায়খানা করেছে। তেমনি এই বাথরুম গুলো, আম বাথরুম গুলোতে অনেকে পায়খানা করে পায়ে ঢালে না, একই কথা, গাল দেয় না লোকে, বিশেষ করে যারা সাপ টাপ করে তারা তো গালি দেয়, আর এমনি মানুষ গেলে তো গালি দেবে। তো আপনি যদি জেনে শুনে টেলিফোন না করেন, সত্যি আপনি গালি খাবেন, লানত খাবেন। কিন্তু সে যদি সত্যি যদি কোনো ওজোর থাকে, সে হয়তো গোসল করছিল, সে হয়তো বাথরুমে ছিল, সে হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল, তুলতে পারলো না, আপনি তাকে আজে বাজে গালি দিলেন, সেই গালি কাকে লাগবে, সেই গালি আসমানে যাবে, আসমানে যাবে, আসমানে জায়গা হবে না, আবার ফিরে পৃথিবীতে আসবে, পৃথিবীতে এসে খুঁজবে যাকে গালি দেওয়া হয়েছে, সে যদি গালি খাওয়ার যোগ্য হয় তার গায়ে গিয়ে লাগবে, আর যদি গালি খাওয়ার যোগ্য না হয় তাহলে টম আর জেরির মতো, টম জেরি দেখেছেন কার্টুন, হ্যাঁ, এইভাবে যখন মারে, বন্দুক মারে কিংবা যে গুলটি বলে না পাথর মারে, পাথরটা টম কেঁচবে না, জেরিকে লাগে না, কাকে লাগে, টমকে ঘুরে এসে লাগে, গালি ছুড়লে ছোড়া গালি আপনাকে এসেই লাগবে, কারণ সে গালি খাওয়ার যোগ্য নয় যাকে আপনি গালি দিয়েছেন। সুতরাং এসব ব্যাপারে, যেমন হুজুরদের ব্যাপারও, হুজুর জলসার ডেট দিয়েছে, জলসার ডেট আজকে ডেট ছিল, হুজুর আসেনি, আল শুরু হয়ে গেল, কালাম বেচে খায়, অমুক তমুক আসে না, জলসায় ডেট দেয়, পয়সাটা নিয়ে বসে থাকলো, অ্যাডভান্স নিয়েছে আর জলসা করতে এলো না, এরকম হারাম নয়, এটা হারাম নয়, সে কত রকম মানুষের কথা বলে, কিন্তু একটু ভেবে দেখলো না যে হুজুর কেন আসতে পারেনি, হয়তো বাস পায়নি, হয়তো তার অসুখ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ইত্যাদি বিভিন্ন কারণ আছে, কিন্তু ওজোর না দেখে সরাসরি তাকে আন্দাজে অনুমানে গালাগালি করা হয়, এমন কিন্তু উচিত না। তুমি চিঠি লেখনি কেন, নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসো না, না তা না, কোনো কারণ থাকতে পারে। অবশ্য অনেকে আছে ইচ্ছা করে তারা গালি খাওয়ার যোগ্য, সেটা আলাদা কথা। কেউ ওয়াদা খেলাফি করলে না জেনে মন্তব্য করা হয়, যেমন বললাম, কেউ দান করলে নানা মন্তব্য শুনতে পাবেন, কেউ বলে জাকাতের টাকা দিচ্ছে। আপনি একটা আপনি হয়তো 5,000 টাকা কাউকে দিয়েছেন, দিয়ে সে প্রশংসা করছে, আমাকে অমুক জন, আমার বড় ভাই কি আমার ছোট ভাই আমাকে 5,000 টাকা দিয়েছে। তখন ও বলে, হ্যাঁ গো, ও টাকা দিচ্ছে, আমাদের দিতে পারি না। তখন ছোট হয়ে গেল না, তখন জানিস কিসের টাকা দিচ্ছে, সুদের টাকা দিচ্ছে। কে বলে, ও জাকাতের টাকা দিচ্ছে, নিজে দিতে পারে না সেটা না, ওপরে যেটা দিয়েছে তার খুঁত বর্ণনা করে, মানে তার দেওয়াটা তার প্রশংসনীয় না, দেওয়াটা প্রশংসনীয় নয়, বরং আমরা দিতে পারছি না যেহেতু আমাদের টাকা নেই, আমাদের আমাদের পকেট থেকে টাকা দিতে হয়, আর ও জাকাত জাকাত থেকে দিতে পারবে, ব্যাংকে সুদ খাবে না, ব্যাংকে সুদ ছাড়িয়ে দিতে পারবে। আরে তোর এত ব্যাখ্যা করার কি দরকার, তুই পারবি না তো, তুই নিজের পকেট থেকে হালাল জিনিস দিবি, আর ও হারাম জিনিস তোকে তোকে কে বলল, আন্দাজে অনুমানে। হ্যাঁ, এইভাবে কেউ বলে কি, না দিচ্ছে, নাম নেওয়ার জন্য দিচ্ছে গো, নাম নেবে, সুনাম কিনবে। তুই কি করে জানলি, তার মনের ভেতরে ঢুকেছিলি সে সুনাম কেনার জন্য দিচ্ছে, না আল্লাহর জন্য দিচ্ছে, না কিসের জন্য দিচ্ছে, তাই না? অনেকে আবার বলে, হ্যাঁ চুরি করা টাকা দিচ্ছে, অনেকে বলে চুরি করা টাকা দিচ্ছে, অনেকে আলেম মানুষ সে বলছে বাড়ি করছে, কোথেকে পাচ্ছে, ও মাদ্রাসা চুরি করছে, মসজিদের মতো আল্লি হলে বলে মসজিদের মাল চুরি করছে, নিয়ে বাড়ি করছে, তাই না? এইভাবে আন্দাজে অনুমানে অপারেশন হলো, অপারেশন হওয়ার পর প্রায় 1-1.5 লাখ টাকা খরচ হয়ে গেল, বলছে হবে না হারাম খাচ্ছে যে, তাই অপারেশন করে পয়সা হারামটাকে বের করতে হয়েছে। আল্লাহর ফজলে এমনও মানুষ দেখবেন যে শুধু হালাল খায়, হারাম খায় না, তারও অপারেশনে 1.5-2 লাখ টাকাও খরচ হয়, হয় না, হয় না? কেন, তুমি কোন হারাম খেলি? এক গ্রামে এক বাড়িতে বাজ পড়লো, বাজ পড়া বুঝছেন তো, বজ্রাঘাত হলো, তো বলছে বজ্রাঘাত হবে না, করে কি অমক করে তমক করে, তার জন্য বাড়িতে বাজ পড়েছে। তারপরে কিছুদিন পর শোনা গেল অমক গ্রামের মসজিদে বাজ পড়েছে, তখন কি বলবে, বলে মসজিদের মতোয়ালি খারাপ কাজ করে, তাদের মসজিদে বাজ পড়েছে, তাই না? নাকি মসজিদ হারাম খায়, মসজিদ তো আল্লাহর ঘর, কেন মসজিদে বাজ পড়বে? আন্দাজে মানুষ, অথচ ওর থেকে কত নোংরা মানুষ আছে তার ঘরে বাজ পড়ে না, আর ও হয়তো কিছু একটা কাজ করে যা করে, মানে মানুষ মুখে কথা বলবেই, কেন ওর ঘরে বাজ পড়লো বিশ্লেষণ করো। বাজ আপনার যদি মুসিবত আসে, মুসিবত কি শুধু পাপের জন্যই আসে? বালা মুসিবত কি পাপের জন্যই আসে? নিশ্চয়ই না। বালা মুসিবত মানুষের মর্যাদা বর্ধন করার জন্য আসে, বৃদ্ধি করার জন্য আসে। সুতরাং আন্দাজে এমন কথা বলা নিশ্চয়ই খারাপ। তারপরে আন্দাজে যাচ্ছে, ভাই বোন যাচ্ছে, হয়তো সাইকেলে যাচ্ছে কিংবা হেঁটে যাচ্ছে, রে দেখ রে চলল, মানাচ্ছে তবে খাপ খাই না, তার মানে কি, ওদেরকে স্বামী স্ত্রী না কি বলে আপনার প্রেমিক প্রেমিকা বানিয়ে দিল, আন্দাজে কথা বলে। অধিকাংশ ক্ষেত্রে মানুষ নিজের উপর অপরকে কেয়াস করে, নিজের উপরে অপরকে কেয়াস করে, নিজে হারাম খায় তাই অপরকে হারাম খোর মনে করে, নিজে হারাম খায় তাই অপরকে হারাম মনে করে। কেমন জানেন, রাখালরা গরু চড়াতে গেছে, পাড়া গ্রামে রাখালরা গরু চড়াতে গেছে, দিয়ে গরু চড়ছে, একটা পুকুরে রাখাল নেমে আছে, আর একটা একটা রাখাল পাড়ে দাঁড়িয়ে আছে পুকুরের পাড়ে, তো পানিতে নেমে সাঁতার কাটতে কাটতে চুপ করে দাঁড়িয়ে গেল, কে রাখালটা যে পানিতে ছিল চুপ করে দাঁড়িয়ে গেল। তখন পাড়ের রাখালটা বলছে, তুই চুপ করে দাঁড়িয়ে গেলি তুই কি করছিস আমি বলতে পারবো, বলছি বল দেখি, তুই মুচ্ছিস না পেশাব করছিস, এই তুই কি করে জানলি, বল তুই কি করে জানলি, আমিও মুতি রে, বুঝতে পারলেন? তার মানে ও পানিতে মুতে পানির ভেতরে, আর ও দাঁড়িয়ে গেল, তো বলছে দাঁড়িয়ে গেল মানে কি, ও পেশাব করছে, তো কি করে জানলি, বলছে আমিও পেশাব করি, তার নিজের উপরে ক্যাশ করছে, নিজে যেমন চোর সে গোটা দুনিয়াকে চোর মনে করে, নিজে যেমন ঢেমন, নিজে যেমন বেশ্যা, পুরো দুনিয়ার মেয়ে মহিলাদেরকে বেশ্যা মনে করে। এমন মানুষ আছে দুনিয়াতে যারা আন্দাজে অনুমানে কথা বলে। এই হল আমাদের চরিত্র, মানুষের চরিত্র, যে অনুচিত কথা বলে, যে কথা বলা মোটেই উচিত না, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। বিশেষ করে আল্লাহ সম্বন্ধে, আল্লাহ রসুল সম্বন্ধে এমন কথা বলবো না যে কথা আমরা জানি না। অতএব কথা বাড়িয়ে আল্লাহ নেই, এই পর্যন্তই যে যে কোনো কথা আপনার দলিল থাকলে, আপনার ভিত্তি থাকলে, আপনার প্রমাণ থাকলে, আপনার জানা থাকলে তবে বলুন। ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এমন যে জিনিসে তোমার জ্ঞান নেই সে জিনিস সম্পর্কে খবরদার, তার পেছনে পড়ো না। তার কারণ তোমার এই কান, তোমার এই চোখ, তোমার এই হৃদয় সম্পর্কে কিয়ামতে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে, ছাড়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বাজে কথা, ফালতু কথা, বাড়তি কথা, আন্দাজে কথা, অনুমানে কথা না বলি, নচেত কাল কিয়ামতে সর্বনাশ হয়ে যাবে। তারই জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জিভে পাপ, জিভে কাস্তে দিয়ে কাটা ঘা পাপ দিয়ে আমাদের জন্য জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।